بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। সিরাতুন নবীর উপরে ধারাবাহিক খুতবা চলছিল, বিগত খুতবা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংস্কার আন্দোলনের ধারা। তার প্রথম দিকে আলোচনা করা হয়েছে যে আল্লাহর নবী সংস্কার সাধনের জন্য সর্বপ্রথম মানুষের অন্তরের পরিশুদ্ধির চেষ্টা করেছে, মানুষকে আন্তরিকভাবে চরিত্রবান করার চেষ্টা করেছেন। এর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন। এর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে জিহাদি প্রেরণা তথা ন্যায়ের সমর্থন এবং অন্যায়ের প্রতিবাদের প্রেরণা সৃষ্টি করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলো একত্রিত করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। সূরা আহজাব ৬ নম্বর আয়াতে সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তথা রাষ্ট্রের মূল দায়িত্ব ব্যাখ্যা করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আন্নাবিয্য جو اولى بالمؤمنين من انفسهم وازواجه وامهاتهم. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের এই নবী তিনি মুসলমানকে ভালোবাসেন। কিভাবে ভালোবাসেন? মিন আনফুসিহিম, একজন মুসলমান সে নিজেকে যতখানি ভালোবাসে, একটি সত্তা সে নিজের সত্তাকে যতটা ভালোবাসে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওই মানুষটি তার জীবনকে যত ভালোবাসে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমানকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসেন। ওয়া আজওয়াজিহি, একটি মানুষকে তার স্ত্রী যত ভালোবাসে। আল্লাহ বলেন, তোমাদের নবী ওই মানুষটাকে তার চেয়েতে বেশি ভালোবাসেন। একটি স্ত্রীকে তার স্বামী যতটা ভালোবাসে, তার চেয়েতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীকে বেশি ভালোবাসে। ওয়া উম্মাহাতিহিম, মায়েরা তার সন্তানকে যত ভালোবাসে, ওই মুসলমানের মা ওই মুসলিম সন্তানকে যত ভালোবাসে। আন-নাবিয়্যু আওলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমানকে, ওই মোমেনকে মায়ের চেয়েও বেশি ভালোবাসে। অতএব ইসলামী রাষ্ট্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংস্কার আন্দোলন শাসন থেকে শুরু হয় নাই, ভালোবাসা থেকেই শুরু হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মান মাতা وعليه دين ولم يترك وفاء فعلي قضاؤه. হে মুসলমান, কোথাও যদি কোন মুসলমান মরে যেয়ে থাকে, وعليه دين, এবং তার যদি কোন দেনা থেকে থাকে, ولم يترك وفاء, সেই দেনা পরিশোধ করার মতো যদি কোন সম্পদ সে রেখে যে না রেখে না যেয়ে থাকে, ফালাইয়া কযাউহু, ঘোষণা করে দাও সেই দেনাদারের দেনা আমি পরিশোধ করে দেব। মান তারাকা দাইনান আও জিয়ান, কোন ব্যক্তি যদি দেনা থেকে থাকে, আও জিয়ান, এবং সে রেখে গেছে কতগুলো ইয়তিম বাচ্চা, সম্পদ কিছু রেখেছে, সেই সম্পদ দিয়ে যদি ওই দেনা পরিশোধ করা হয়, তাহলে ওই ইয়তিমদের জন্য আর কিছুই থাকবে না। আল্লাহর নবী বলেন, ফালইয়াতিনি, খোঁজ খবর নাও, আমাকে খবর দাও, ফানা মাওলাহু, ওই ইয়তিমদের জন্য সম্পদ আমি রেখে দেব, আর তাদের পিতার দেনা আমি পরিশোধ করে দেব, শুধু আমাকে তোমরা খবর দাও। মান তারাকা কাল্লান, কোন মানুষ যদি মরে যেয়ে থাকে, আর যদি তার কোন বিধবা স্ত্রী থেকে থাকে যার ভরণ পোষণের কেউ নেই, ফা ইলাইনা, ওই বিধবার সকল দায় দায়িত্ব আমার, তোমরা আমাকে খবর দাও। মুত্তাফাকুন আলাইহি, মিশকাতে এই হাদিস 3041 নম্বর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রাষ্ট্রের বুনিয়াদ প্রথম এই দায়িত্ব আর ভালোবাসা থেকেই শুরু করেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا مولى القوم من انفسهم এই ইতিম আর বিধবাদের কথা আমি বললাম এছাড়াও আনা মাওলা কওম এই জাতির মধ্যে যদি কোনো দরিদ্র থেকে থাকে কোনো অসহায় থেকে থাকে এই জাতির মধ্যে যদি কেউ এমন থেকে থাকে যার ভরণ পোষণের দায়িত্ব তার হলেও তার ভরণ পোষণ নিজের ভরণ পোষণ করার মতো ক্ষমতা তার নাই মিন আনফুসিহিম তাহলে জেনে রাখো ওই লোকটার ভরণ পোষণের দায়িত্ব আমার আমাকে খবর দাও। বুখারি মিশকাত হাদিস নম্বর হচ্ছে 3044। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা মালান ফালিওয়ারাসি কোন লোক যদি মরে যায় আর সে যদি সম্পদ রেখে যায় সেই সম্পদ আমার দরকার নাই। ফলে ওয়ারাসিহি কোন বিত্তবান মানুষ যদি মরে যেয়ে থাকে আর তার যদি সম্পদ থেকে থাকে ফলে ওয়ারাসিহি তাহলে এই সম্পদের অধিকারী হবে তারাই যারা তার ওয়ারেস। কিন্তু কোন লোক যদি মরে যেয়ে থাকে আর তার ইতিম বাচ্চারা যদি থেকে থাকে ভরণ পোষণের কেউ না থেকে থাকে তাহলে শুনে রাখো আনা মাওলাহু আমি তাদের ভরণ পোষণ করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কার আন্দোলন করেছিলেন সেই সংস্কার আন্দোলনে রাষ্ট্রের দায়িত্ব তিনি এভাবেই ঘোষণা করেছিলেন। আনিল মিক্তাদ ইবনে মাদি কারাবিন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসি মান তারাকা দাইনান আও যায়াতান ফাইলাইনা আনা মাওলা মান লা মাওলা লাহু। হে আমার দায়িত্বশীল মুসলমানেরা, প্রতিটি মুসলমানের দায়িত্ব আমার। যদি দেখো কোথাও কোনো লোক মরে গেছে এবং সে কিছু কাজ তার পরিবারের জন্য করতে চেয়েছে, কোন ঘর তৈরি করতে করতে তার অর্ধেকটা তৈরি হয়েছে আর বাকি অর্ধেক তৈরি হয় নাই, ওই অর্ধেকটা যদি অমনি পড়ে থাকে তাহলে ওই অর্ধেক একদিন নষ্ট হয়ে যাবে, জায়া বিনষ্ট হয়ে যাবে। ফানা মাওলাহু ফাইলাইনা আমাকে খবর দাও এই লোকের পোষ্য যারা ছিল তাদের ওই কাজটি পরিপূর্ণ করার দায়িত্ব এই সরকারের আমার। ওয়ানা মাওলা মান লা মাওলা লাহু এই রাষ্ট্রের মধ্যে যার দেখবার কেউ নাই আনা মাওলাহু তাকে দেখবার জন্য আমি, অর্থাৎ এই রাষ্ট্রের মধ্যে যাকে দেখবার কেউ নাই তার দেখার দায়িত্ব এই রাষ্ট্রের। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াল মুস্তাযাফিনা মিনার রিজাল ওয়ান নিসা যারা দুর্বল যাদের কাছে কিছু নাই তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতার ব্যবস্থা করেছিলেন, তাদের জন্য তাদের ভরণ পোষণের জন্য বাইতুল মাল তৈরি করে সেই বাইতুল মাল থেকে তাদের এই ভরণ পোষণের ব্যবস্থা হয়েছে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুলতান ওয়ালিয়ুন লিমান লা ওয়ালিয়া লাহু। আগের যে হাদিসটি এটা মিশকাতেও আছে 3052 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা তাকালাত قال رسول الله صلى الله عليه وسلم السلطان ولي لمن لا ولي له শুধু ভরণ পোষণ নয়, যে মায়েরা তোমাদের মেয়েদেরকে নিয়ে বিপদগ্রস্ত হয়েছ, মেয়েকে বিবাহ দিতে পারছ না অর্থের অভাবে, السلطان ولي لمن لا ولي له সেই সকল দুর্গত আর দুস্থ মহিলাদের বিবাহের ব্যবস্থা আমি করে দেব, এই রাষ্ট্রই করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমার কাল ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আস-সুলতানু যুল্লুল্লাহ ফিল আরদ يأوي إليه كل مظلوم من عباده السلطان ظل الله قيامتের দিনে কঠিন অবস্থায় যেমন আল্লাহর ছায়া হবে, আর এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র السلطان ظل الله আল্লাহর ছায়া, يأوي إليه كل مظلوم من عباده মুসলিম অমুসলিম যে মানুষটি অত্যাচারিত হয়েছে, ইয়াবি ইলাই কুল্লু মজলুম সমস্ত মজলুম মানুষকে আমি ডাক দিচ্ছি, ওরা যেন এই আল্লাহর ছায়া ইসলামী রাষ্ট্রে চলে আসে, ইয়াবি ইলাই কুল্লু মজলুম ওরা যদি মুসলমান না হয় আর ওরা যদি মজলুম হয় তাহলে এখানেই হবে তার আশ্রয়, ইয়াবি ইলাইহি কুল্লু মাজলুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার আন্দোলন করতে গিয়ে যে রাষ্ট্রের পত্তন করেছিলেন সেই রাষ্ট্রের দায়িত্ব এভাবে তিনি ঘোষণা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মজলুমদের আশ্রয় দিয়েই দায়িত্ব শেষ করেন নাই, তিনি প্রশাসনিকভাবে ঘোষণা করলেন আল্লাহ তাআলার আয়াত, ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন সূরা বাকারা 245 নম্বর আয়াত। হে দুনিয়ার মজলুম, এই রাষ্ট্র কেবলমাত্র তোমাদেরকে আশ্রয় দেবে না, তোমাদের উপরে যারা জুলুম করেছে সেই জালেমদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করো, ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন জালেমরা যদি থেকে থাকে তাহলে তারা এই জুলুমের শাস্তি থেকে কেউ রেহাই পাবে না, লা ইউফলিহুল জালিমুন জালেমরা জুলুম করে এখানে রেহাই পাবে না। কোরআনের আয়াত দিয়ে বিষয়টিকে স্পষ্ট করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এই জুলুমের বিচার কিভাবে হবে আল্লাহর নবী তার রাষ্ট্রে ঘোষণা করলেন সূরা বাকারা 178 নম্বর আয়াত, হে মুসলমান কুতিবা আলাইকুমুল কিসাস কেউ যদি কোথাও কোন মানুষকে খুন করে তাহলে তার শাস্তি হচ্ছে আল কিসাস, ওই লোককে মৃত্যুদণ্ড দেওয়া। অতএব কে কোথায় কারো উপরে যদি জুলুম করতে দেখে থাকো, কাউকে হত্যা করতে দেখে থাকো, তাহলে এই বিষয়টি গোপন করবে না, এই সাক্ষ্য গোপন যারা করবে তারা হচ্ছে মোনাফেক, এই মোনাফিকি করে কাউকে বাঁচিয়ে তুমি দুনিয়ায় কাউকে বাঁচাতে পারো কিন্তু আখেরাতে তোমার কোনো উপায় থাকবে না। ولكم في القصاص حياة يا أولي الألباب. سورة بقرة 179 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা মনে করছো আমার প্রিয়জন খুন করেছে, এর যদি শাস্তি হয় তাহলে আমার এই আত্মীয়টা মরে যাবে, তাকে বাঁচিয়ে রাখতে চাও, এই খুনিদেরকে বাঁচাতে চাও? খুনিরা যদি সমাজে বেঁচে থাকে তাহলে এই খুন চলতেই থাকবে। ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, এই খুনিদের মৃত্যুদণ্ডের মধ্যেই জাতির জন্য জীবন নিহিত রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, জাতির জীবন এই খুনিদের মৃত্যুদণ্ডের মধ্যে রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, তোমরা যদি জাতির ভিতর থেকে দুই চার পাঁচটা খুনিকে মৃত্যুদণ্ড দিতে পারো, আর জাতির মধ্যে যদি খুনি না থাকে তাহলে সে জাতি দীর্ঘজীবী হবে, অর্থাৎ সে জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। অতএব খুনিকে তোমরা কেউ আশ্রয় আর প্রশ্রয় দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের মাধ্যমে রাষ্ট্রীয় নীতি ঘোষণা করেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসাউনা ফিল আরযি ফাসাদা أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا في الأرض. الله تعالى بولين انما جزاء الذين يحاربون الله ورسوله, যে রাষ্ট্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান প্রতিষ্ঠা হয়ে শান্তি এসে গেছে, যে দেশের মানুষ আল্লাহ ও আল্লাহর আনুগত্যের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজকে প্রতিষ্ঠা করেছে, ওয়াসাউন ফিল আরযি ফাসাদা, সেখানে যারা বিপর্যয়ের সৃষ্টি করে, সেখানে যারা দাঙ্গার সৃষ্টি করে, সেখানে যারা অস্ত্র নিয়ে মারামারি করে, এই মারামারি করার দুই দল কি পাকড়াও করো, যেহেতু আইন ছিল শৃঙ্খলা ছিল, যারা এই দুই পক্ষ মারামারি করতে চায়, কেউ কাউকে মেরেছে কি মারে নাই সেটা দেখাদেখির কোনো প্রশ্ন নাই, অস্ত্র নিয়ে পরস্পর পরস্পরের প্রতি ঝাঁপিয়ে পড়ার অপরাধ হচ্ছে মৃত্যুদণ্ড। এই দুই পক্ষকেই ধরো যারা অস্ত্র নিয়ে পরস্পরের বুদ্ধে অগ্রসর হয়েছে, এবং এই উভয় পক্ষকেই যাদের হাতে অস্ত্র রয়েছে তাদের মৃত্যুদণ্ড দাও, অস্ত্রধারী এই দুই পক্ষকেই সুলিতে চড়াও, আও তুকুত্তে আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফ, তাদের ডান হাত কেটে দাও আর বাম পা কেটে দিয়ে প্রকাশ্যে ছেড়ে দাও, দুকে দুকে ওরা মরে যাক, আও ইয়ানফাউ ফিল আরজ, আর যদি ইসলামী সৈন্য আর পুলিশ দেখে পালিয়ে যায় চিহ্নিত করে রাখো, ইয়ানফাউ ফিল আরজ, ইসলামী রাষ্ট্র থেকে এদেরকে বহিষ্কার করো এবং এরা যেন ইসলামী রাষ্ট্রে আর থাকতে না পারে। রসুলের বিধান এটাই, তোমার উপরে কোন জুলুম যদি হয়ে থাকে তুমি আইনের আশ্রয় গ্রহণ করো, কিন্তু কেউ যদি তোমার ঘরে এসে ডাকাতি শুরু করে দেয়, তাহলে তুমি অস্ত্র ধরো, ডাকাত যদি তুমি মেরে ফেলে দিতে পারো, ডাকাতকে যদি তুমি আঘাত করো আর সাক্ষী প্রমাণের দ্বারা তা যদি প্রমাণিত হয়, তাহলে এখানে তোমার কোনো শাস্তি হবে না। তুমি তোমার সম্পদকে রক্ষা করার জন্য কোনো ছিনতাইকারী কর্তৃক আক্রান্ত হয়ে যদি কোনো ছিনতাইকারী নিহত হয়, তাহলে তুমি তার জন্য দায়ী হবে না। আর এখন কোনো পাড়ায় যদি কোনো ছিনতাইকারী ধরেন, তাহলে পরের দিন পুলিশ এসে ভদ্রলোকদেরকে ধরে নিয়ে যায়। أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا في الأرض سورة المائدة 33 نمبر آيات نبي محمد رسول الله صلى الله عليه وسلم أي شاستي پتشتا کرے ڈاکاتی بندو کرے چلین دانگا بندو کرے چلین موستانی بندو کرے چلین এই শাস্তি প্রতিষ্ঠা করে তিনি সেখানে এমন শান্তি প্রতিষ্ঠা করেন, কারো বুদ্ধে কোনো অভিযোগ হলে সেটা সঙ্গে সঙ্গে সরকারের কাছে চলে যেত। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সূরা মায়দা 38 নম্বর আয়াত। কেউ যদি চুরি করে, নারী হোক পুরুষ হোক, তার হাত কেটে দাও, চোরদের জন্য এই শাস্তি বিধান। الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا النِّسَاءَ كَرْهًا সূরা নিসা 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে মোমেনগণ, কোন নারীকে জোর করে তোমার বশীভূত করে রাখতে পারো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থার মধ্যে রিসালাত রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন, তখন নারীদের উপরে কি কি ভাবে নির্যাতন চলছিল আমি প্রথম খুতবায় বলেছি। আল্লাহ তাআলা এই সংস্কার আন্দোলনের জন্য স্পষ্ট করে দিলেন, আন তারিসুন নিসা আকারহা, কোন মহিলার উপরে কোন জবরদস্তি করা যাবে না। কেউ কেউ বলেন মারা যাবে, তাহলে দাগ হওয়া চলবে না, এ কথাটা কিন্তু ঠিক নয়। মিশকাত শরীফ কিতাবুন নিকাহ বাবু ইশরাতিন নিসা, এখানে পাবেন আল্লাহ নবী পয়লা অনুমতি কিছুটা দিয়েছিলেন যে তাদেরকে সামান্য হয়তো শাসনের জন্য আঘাত করা যেতে পারে, কিন্তু যখন শুরু হলো তখন সামান্য আর অসামান্য এর আর কোনো বিচার থাকলো না। বলে আমি তো সামান্য একটা চড় দিয়েছি, কিন্তু এক চড়েই কিন্তু তার অনেকটা হয়ে গেছে, দাগ কোথাও হয় নাই। অভিযোগ উত্থাপিত হলে আল্লাহ নবী স্পষ্ট করে বলে দিলেন, তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি এই মহিলাকে কথা বলে বিদায় করে দাও, এ মার ধর করতে পারবে না আর মারামারি করা চলবে না। এটা আল্লাহর নবী পরবর্তী সময়ে হারাম করেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আয়ামু আহাক্কু বিনফসিহা মিন ওয়ালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিলেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে হবে না। এখন গার্জিয়ানরা আবার বেঁকে বসলো, এই জায়গায় আমার বিয়ে দিতে ইচ্ছা হয় না, তুই এখানে বিয়ে করতেই পারবি না। গার্জিয়ান আর মেয়ের সঙ্গে এখন ঝগড়া। আল্লাহ নবী বললেন, ঝগড়া তুমি করতে পারো, কিন্তু আল আয়াম, যে বয়স তা মেয়ের ছেলে, যে বিবাহ এবং সংসার বোঝে, এখানে হে গার্জিয়ান তোমার মত চলবে না। আল আয়ামু আহাক্কু বিনাসিহা মিন ওয়ালিহি, বয়সটা এবং বুদ্ধিমতী মেয়ে, সে যে মত দেবে সেই মতই প্রাধান্য পাবে। এখানে কোন গার্জিয়ান যদি বলে তোর ওখানে মত, আমি উত্তর ওখানে আমি বিয়ে দেব না, এটা কিন্তু সে বলতে পারবে না। ওই গার্জিয়ানকে ওখানেই তার বিয়েতে মত দিতে হবে। এখন যদি বলে আমি দেব না, রাসূল সাল্লাম বলেন আসসুলতান ওয়ালিয়ুন লিমান লা ওয়ালিয়্যা লাহু, সরকার ওই মহিলার দায়িত্ব গ্রহণ করেছে। পিতা এবং মেয়ের মাঝে যে এই বিরোধ, এই বিরোধ এর চেয়েতে ঘনিষ্ঠতা আর কেউ নেই। একদিকে বাবা আর একদিকে সন্তান, এর মাঝে আর কেমন আছে যার ঘনিষ্ঠ? অতএব আসসুলতান ওয়ালি, এখানে এই সুলতান বা সালতানাত দেখবে মেয়ে যে ওখানে যেতে চায় না, এটা কি ভালোবাসার উন্মাদনা না এখানে কোনো দায়িত্বপূর্ণ ব্যাপারও আছে? যদি দেখে এখানে বাপ সে যে মত দিয়েছে এই মতটা ঠিক, মেয়ের এই মতটা কাঁচা, তাহলে এই বিবাহ সরকার স্থগিত করে দিতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ স্থগিত করে তাদেরকে চিন্তা করার সুযোগ দিয়েছেন। দেখা গেছে বেশ কয়েকদিন যাওয়ার পর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মামলা আমি উড্র করলাম, আব্বা যা বলেছে ওইটাই ঠিক। সে বিবাহ এবং সংসার বোঝে কি, এক্ষেত্রে মত প্রাধান্য পাবে এই মহিলার নিজের। হাদিস মুসলিমের এবং মিশকাতের 3127 নম্বর হাদিস, আন খুনাসা বিনতিল জুজাম ইন্না আবাহা জাওয়াজাহা ওয়া হিয়া সাইয়িবুন ফাকারিহাত যালিকা ফাআতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা নিকাহহা। বুখারী মিশকাত 3128 নম্বর হাদিস। খুনাসা বিনতুল জিজাম তিনি বলেন আমি বিবাহ বুঝি, আমি বয়সটা, আমার একবার বিয়ে হয়েছিল, আমার বাবা এক জায়গায় প্রস্তাব নিয়ে আসলেন, আমি তা পছন্দ করলাম না, আমার বাবা আমাকে জোর করে সেখানে বিয়ে দিলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে নালিশ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাকে ডেকে বলে দিলেন এই বিয়ে আমি ভেঙে দিলাম, এই বিয়ে হয় নাই। সরকারিভাবে যদি বিবাহ ভেঙে দেয় তাহলে ওই বিবাহ ভাঙার জন্য কোন স্বামীর তালাক দেওয়ার প্রয়োজন নেই। সরকার বা সরকারি কর্তৃপক্ষ যদি বিবাহ ভেঙে দেয় বিনা তালাকেই সেই বিবাহ বিচ্ছেদ হয়। বুখারী শরীফের হাদিস 3128 মিশকাত। আন আবি মুসা লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, আবার ছেলে মেয়েদেরকে বলেছেন দেখো ওই পিতা ওলি ছাড়া কিন্তু বিবাহ হবে না, সম্মতি থাকতে হবে, আয়োজন থাকতে হবে। তুমি চুরি করে করে বিবাহ করবে, এই চুরি করা বিবাহ কিন্তু বিবাহ নয়। এই দুই দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যালেন্স সৃষ্টি করেছেন পারিবারিক জীবনে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه نکحت بغير اذن وليها فنکاحها باطل باطل باطل। চুরি করে যে বিয়ে হয়েছে, বাপ মা জানে না, জানলে তারা মত দিত কি দিত না আলাদা কথা, কিন্তু বিয়েটাই হয়েছে গোপনে, গোপনের এই বিবাহ বিবাহ নয়, বিবাহ নয়, বিবাহ নয়, এটা একটি জেনা হবে, খবরদার প্রকাশ্যে আবার বিবাহ করে নাও। মিশকাত 3131 আর আগের হাদিসটি হচ্ছে 3130। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সাংসারিক জীবন প্রতিষ্ঠা করেছেন, সামাজিক জীবন প্রতিষ্ঠা করেছেন। তার এই প্রতিষ্ঠিত সমাজে মানুষ শান্তিতে বসবাস করত, কোনো দিক থেকে কোন রকমের দুশ্চিন্তা মানুষকে ভোগ করতে হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে দেখলেন, ধরে নিয়ে আসছে, জিজ্ঞাসা করলেন ব্যাপার কি? বলল, হুজুর এটা চোর। বলল, তুমি চুরি করেছো কেন? দালাইলুন নবী নবুয়া আবু নাঈম ইস্পাহানি, তার এই কিতাবের কাহিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সংসারের একমাত্র ব্যক্তি, রোজগার করি, আমার বোনকে বিয়ে দিতে হবে, আমার কাছে টাকা নাই, তাই আমি এই উটটা চুরি করেছি যাতে করে টাকা একটু বেশি পাই আর বোনটাকে বিবাহ দিতে পারি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে তার এই ব্যবস্থা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজগারের ক্ষেত্রে স্পষ্ট বলে দিলেন, আহাল্লাল্লাহুল বাহা ওয়া হাররামার রিবা, তোমরা রোজগার করো, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, নামাজ শেষ হলে তোমরা রোজগারে নেমে যাও, কিন্তু শর্ত আছে। ইবনে মাজার হাদিস, খুযু মা হাল্লা ওয়া দাউ মা হাররামা, যা হালাল সেই রোজগারই তুমি করতে পারো, ওয়া দাউ মা হাররামা, আর যা হারাম এটা তোমাকে বর্জন করতে হবে। অর্থনৈতিক দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল এবং হারামের সীমা দিয়ে দিলেন। হালালটাকে গ্রহণ করো আর হারামটাকে বর্জন করো, হালাল পথে উপার্জন করো আর হালাল পথে ব্যয় করো, হারাম পথে উপার্জন করবে না আর হারাম পথে ব্যয়ও করবে না। হালালের পথ বেশি, হালাল কম, হারাম কম, মানুষের রোজগার বেশি হবে। ব্যয়ের ক্ষেত্রে যে ব্যয়গুলোকে হারাম করেছেন, সেই ব্যয় যদি মুসলমানেরা না করে, তাদের কাছে আপনা আপনি অর্থ জমা হতে থাকবে। আল্লাহর নবী রোজগারের জন্য ব্যবস্থা দিলেন, হালালের বিধান, রোজগারের জন্য বলে দিলেন যে এইগুলো হারামে পথে যাবে না, খরচ করার ক্ষেত্রে আবার বলে দিলেন এই সকল জায়গাতে খরচ করবে না। এখন মানুষের কাছে যে অর্থ সম্পদ থাকবে, এই সঞ্চিত অর্থ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিকু ফি সাবিলিল্লাহ, এই সমাজের মাঝে যেখানে প্রয়োজন সেই প্রয়োজনীয় খরচ তুমি করো। মিশকাত ফাজেলের খণ্ড সম্ভবত কসবুল হালাল, হালাল উপার্জন একটি অনুচ্ছেদ আছে, হাদিস পাবেন সেখানে, অনেকগুলো হাদিস। হালাল উপায়ে গ্রহণ করার পর, উপার্জন করার পর হালাল ভাবে ব্যয় কর। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হালাল ব্যয় আমি পয়লা কার জন্য করব? বলে, পয়লা তোমার জন্য করবে? বলে, আমার জন্য করার পর আমার সম্পদ থেকে যাবে, এটা কার জন্য করব? বলে, তোমার পিতামাতার জন্য করবে। বলে, তারপর তোমার সন্তান সন্ততির জন্য করবে? ইয়া রাসূলুল্লাহ, তারও তাও করলাম, তারপরে যা থাকবে যে তোমার আত্মীয়দের জন্য করবে, তারপরও যদি থাকে তাহলে এটা সমাজের জন্য করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলছিলেন, একজন মহিলা একটু হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমাজের জন্য ব্যয় করলে তো আল্লাহ তাআলা সব দেবেন, নেকি দেবেন, তা আমি আমার জন্য খরচ করব, বাবার জন্য, মায়ের জন্য খরচ করব, সন্তানের জন্য খরচ করব, এতে তো আমি কোনো সব পাব না, এতে তো কোনো নেকি পাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবদা বিমান তাউল, বেকুব, তুমি বুঝতে পারো নাই, তোমার অর্থ সম্পদ উপার্জন করার পর তোমার পোষ্য, তোমার পিতামাতা এবং তোমার সন্তানের জন্য যে খরচ করবে, এইটা হচ্ছে সবচাইতে প্রথম নেকি, সবচেয়ে বেশি তুমি সব পাবে, তোমার সন্তান এবং পিতামাতার জন্য খরচ করলে এইটা সবচাইতে বেশি নেকি। এরপরে যদি থাকে তাহলে নেকি অন্য জায়গাতে উপার্জন করতে পারো, তোমার এই অর্থ সম্পদ খরচ তুমি শুরু করো তোমার পিতামাতা এবং সন্তানদেরকে দিয়ে, ফাবদা বিমান তাউল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর পরেও যদি কারো কাছে অর্থ সম্পদ থাকে, আতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। উমিরতু আন উকাতিলান নাস আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইয়ুতুজ যাকাত ফাইযা ফালু যালিকা আসমু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। এই হাদিসটি মিশকাত শরীফের প্রথম কিতাবুল ঈমানে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কর্তৃক বর্ণনা হয়েছে এবং প্রথম ফসলে আল্লাহ নবী সাদ করেন, এই সমাজের যে সকল লোকেরা মুসলমান হওয়ার পর নামাজ পড়বে না, উমিরতু আন উকাতিলা, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। এরপরে যারা যাকাত দেবে না তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইয়ুতুজ যাকাত ফাইযা ফালু যালিকা, মুসলমান হওয়ার পর এরা যদি যাকাত দিতে শুরু করে, নামাজ পড়তে শুরু করে, তাহলে তাদের আর কোনো শাস্তি হবে না। এরপরে রাসূল ইসলাম বলেন, তোমরা বলতে পারো তাহলে তো অনেকে ভয়ে নামাজ পড়বে আর ভয়ে যাকাত দেবে। আল্লাহ বলেন, ওয়া হিসাবুহু আলাল্লাহ, ওই হিসাব নিকাশ আল্লাহর, আমার না, আমি দেখব যাকাত কে দিয়েছে কে দেয় নাই। সে যদি ভালো মনে দিয়ে থাকে দিক, আল্লাহকে ভয় করে যদি দিয়ে থাকে দিক, অথবা মুসলমানের শাস্তির ভয় যদি কেউ দেয় তো দিক, এই যাকাত আমার দরিদ্র মানুষের জন্য দরকার, এই যাকাতই আমার দরকার, ওর মন আল্লাহ বিচার করুক। কিন্তু যদি মনে করি এই আইন চালু করলে পরে মানুষ ভয়ে যাকাত দিবে, আমার ভয়ে যাকাত দিবে, আইনের ভয়ে যাকাত দিবে, অতএব এটা আমি বলবো না, ওদেরকে বলবো যে তোমরা যার যার মনে চায় যাকাত দাও, এটা আমার দরকার নাই, তাহলে যাকাত কম আসবে আর দরিদ্র মানুষকে দিতে আমার অসুবিধা হবে। ওয়া হিসাবুহু আলাল্লাহ, এই যাকাত ব্যবস্থা চালু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে আবার স্পষ্ট করে বলে দিলেন, আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, বেচাকেনা যত পারো করো, কিন্তু একটি কথা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, দামটা এমন চড়ায় দেবে না যে এ বেচার মানে ওই লোকটাকে খুন করা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম আনতারাজিম বাইনাকুম, বেচাকেনা হতে হবে এমন পরস্পর রাজি থাকে, কিন্তু রাজি না থেকে কোনো উপায় নাই, তোমার কাছেই আছে, তোমাদের কাছেই আছে, নিতে হবে তোমাদের কাছ থেকে, যে মূল্য তোমরা নির্ধারণ করবে সেটা ছাড়া আর কোনো উপায় নাই। এটাকে আল্লাহ তাআলা বলেছেন, কাতাল ফিন্নাস ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এ হচ্ছে একজন আর একজনকে খুন করছো। তো এই মূল্যটা জানি খুন করার মতো না হয়, ব্যবসা তোমরা করবে লাভ তোমাদের হোক, কিন্তু লাভটা যেন আর একজনকে খুন করা না হয়। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ বিকুম রাহিমা, আল্লাহ তো তোমাদের সঙ্গে ভালোবাসার ব্যবহার করেন, আর তোমরা বেচে কেনাই খুনাখুনির মতো করছো। ওয়াহাররামার রিবা, জেনে রাখো এই সুদ তোমাদের জন্য হারাম। এই সুদ কেউ নিতেও পারবে না, এই সুদের ভিত্তিতে কেউ দেনা যেমন করবে না, আর এই সুদ কেউ কাউকে সুদের জন্য অর্থ কেউ দিতেও পারবে না। কেন দিতে চাও? সমাজের মধ্যে মানুষকে সুদ দিয়ে বড় করতে চাও? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস, জাতীয় সম্পদ বৃদ্ধি করার জন্য যদি সুদের কারবার শুরু করো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের ভিত্তিতে কোনো অর্থ বাড়াবেন না। সুদের কারবারই যদি মানুষের টাকা পয়সা বাড়ত, তাহলে আমাদের দেশে ঋণ খেলাপি কেউ থাকত না। এই ঋণ খেলাপিটা আমাদের দেশে হতো না। এখন দেখা যাচ্ছে বিশ্ব ব্যাংকেরও নাকি আবার ঋণ খেলাপি শুরু হয়ে গেছে। সাম্প্রতিক বিশ্ব ব্যাংকের এক জরিপে দেখা যায় এই ঋণ খেলাপি, এই সংক্রামক ব্যাধি শুধু বাংলাদেশে না, এটা বিশ্ব ব্যাংকেরও হওয়া শুরু হয়ে গেছে, সেখানেও ঋণ খেলাপি আছে। সুদের ভিত্তিতে আল্লাহ বলেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, হয় আয়াতটি সুরায় লোকমান অথবা সুরায় জুমার, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যদি এই সমাজে মানুষের সম্পদ বৃদ্ধি করার জন্য যাকাত ব্যবস্থাকে চালু করো, ফাউলাইকা হুমুল মুযফুন, তাহলে এই জাতির সম্পদ বাড়বে এবং বাড়তেই থাকবে। আল্লাহ বলে দিলেন এরপর থেকে, দশম হিজরিতে, এরপর থেকে আর কেউ সুদ নিতে পারবে না, তবে ফালাকুম রুউস আমওয়ালিকুম, তোমাদের আসলটা তোমরা নিয়ে নিতে পারো। আল্লাহ ঘোষণা করে দিলেন এই আসল নেয়ার পরও যারা ভিতরে ভিতরে মানুষকে এই সুদ দেওয়ার জন্য পীড়াপিড়ি করে, ফায়দানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর কাছে এসে বলো এই সকল সুদগার সুদখোরদের বুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন, দেওয়া তো দূরের কথা, যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে ওদের সবটা নিয়ে নাও। ফায়দানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তার এই মূল নীতি এভাবেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সর্বপ্রথম তিনি চরিত্র গঠন করেছিলেন, চরিত্র গঠন করার পর মানুষের ভিতরে ভ্রাতৃত্বের সৃষ্টি করেছিলেন, ভ্রাতৃত্ব সৃষ্টি করার পর মানুষের মাঝে একটি প্রেরণা সৃষ্টি করেছিলেন যে ন্যায়কে দেখলে সেই ন্যায়ের প্রতি সমর্থন দেবেন আর অন্যায়ের প্রতি বিদ্রোহ করে উঠবেন। এই মানুষগুলো নিয়ে তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, সেই রাষ্ট্র সমাজের সকল স্তরের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছে, নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে, অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করেছে, একটি অর্থনীতিকে ঢেলে সাজিয়েছে। এই কল্যাণ রাষ্ট্রই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের সর্বশেষ। এই দিকগুলো যদি আমরা লক্ষ্য করি আর এইগুলো যদি আমরা চিন্তা করি, ইনশা আল্লাহর রহমান আমাদের সমাজও সেই সামাজিক বিপ্লব হওয়া সম্ভব যে বিপ্লবের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। এই ধারাবাহিকতায় আমরা অনেকেই পড়াশোনা করি না, আর এর জন্য আমরা শ্রম অনেকে দিতে পারি না। অনেকে এমন আছে এই বিপ্লবী ধারাবাহিকতা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। এর জন্য সিরাতুন নবীর আলোচনা এবং সিরাতুন নবীর কিতাবগুলো আমাদের পড়া দরকার, যাতে করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও জিন্দেগী আমরা বুঝতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমাদের এই মসজিদ থেকে অনেকের সাইকেল চুরি হয়ে যাচ্ছে, নামাজি নামাজের মধ্যে টের পান যে ওনার সাইকেল চলে যাচ্ছে, এরপরও নামাজ চালিয়ে যান। এখন আপনি নিজেই চিন্তা করেন, উনি বুঝতে পারছেন আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে, এরপরের নামাজটুকু কেমন হচ্ছে? নামাজটা সাইকেলের সঙ্গে চলে যাচ্ছে না? দু একজনের হয়তো নাই বা যেতে পারে, তবে সাইকেলের সঙ্গে কিন্তু নামাজ মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে, আর উনি কিন্তু তখনও রুকুসিত করতেই তালে আছে, এটার কোনো দরকার নেই। যদি এই ধরনের অনুভব করেন, হাদিসে আছে ছয় দেরহাম হল চার আনায় এক দেরহাম, এই রকমের ছয় শিকা যদি কারো চুরি হয় আর সে যদি টের পায় তো নামাজ ছেড়ে দিয়ে তা ধরা যায়। এই হাদিসটি সহি এবং দারমিতে আছে। তো এভাবে একজনের সাইকেল চুরি হয়ে যাবে আর টের পেলেন পেছনের থেকে আর ধরবেন না, এই কাজটা আর করবেন না, ধরে ফেলবেন। এরপরে এই সাইকেল চুরি ঠেকাবার জন্য আমাদের কি করতে হবে, এই জন্য মুরব্বীরা বসে একটা ব্যবস্থা করেন, কিভাবে করা যায়, কোন দিকে কোন মানে এর জন্য কিছু করা যায় কি করা যায় না, এই একটা জিনিস, এটা আপনারা মনে রাখবেন। দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে এই যে আপনাদের উপরে সাম্প্রতিক কিছুটা বিপদের সম্ভাবনা দেখা দিচ্ছে, ঘাবড়াবার কোনো কারণ নাই। এই আঞ্চলিক কিছু ইমাম এবং আলেমরা মোটামুটিভাবে আবার ভাবতে শুরু করেছেন, 1983-84-85 যেমন ভাবছিলেন নতুন করে আবার ভাবতে শুরু করেছেন যে আহলে হাদিসদের সঙ্গে একটা গণ্ডগোল বাঁধানো যায় কিনা। এই গণ্ডগোল বাঁধাবার জন্য তারা বিভিন্ন রকমের বৈঠক করছেন। আমার জানা মতে একটা বৈঠক প্রথম হয়েছে জুবলি মসজিদে, আর একটা বৈঠক হয়েছে এনাদের হার্ডবোর্ড দৌলতপুর জুট মিল মসজিদে, আবার আর একটা পিপুলস মসজিদে হয়েছে। এর নেতৃত্ব আমাদের এখানকার কিছু কিছু হুজুররা দিচ্ছেন। তারা দেখছেন যে কিছু কিছু শক্তিশালী যুবকরা আহলে হাদিস হয়ে যাচ্ছে এবং তাদের কথার কোনো জবাব দিতে পারছে না, অতএব আহলে হাদিসদের সঙ্গে একটা গণ্ডগোল বাঁধিয়ে কিছু করা যায় কিনা, এর জন্য সকলে মোটামুটি চেষ্টায় লেগে আছে। আপনারা কোথায় কোন কথায় খেপে যাবেন, এই খেপাটাই তারা চাচ্ছে। অতএব প্রত্যেকটি লোককে দাওয়াত চালিয়ে যেতে হবে এবং অত্যন্ত সহনশীলতা এবং যুক্তির ভিত্তিতে এই দাওয়াত দিতে হবে। কোথাও কোনো উত্তেজনা সৃষ্টি, এটা কিন্তু বর্তমান একটা পরিবেশ একটা লোকের জন্য হচ্ছে যে সবার কাছে যে যে একটা উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে। এই উত্তেজনার হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে, উত্তেজিত না হয়ে যুক্তি এবং দলিলের ভিত্তিতে আলোচনা করতে হবে। সকলে মনে রাখবেন অনেক যুবক ছেলেরা আছে যারা একটু উত্তেজিত হয়ে যায় তাদেরকে উত্তেজিত করার জন্যই কিন্তু একটি সুপরিকল্পিতভাবে একটা প্রচেষ্টা চলছে। একটি প্রচেষ্টা আমরা মোটামুটি বন্ধ করেছি, কিন্তু ওই হুজুররা এখন বহু দূরে দূরে আমাদের জবাব চেয়ে পাঠিয়েছেন। পয়লা তো বলেছেন আজই বসবো, কিন্তু যখন দেখে কাগজপত্র হাতে গেছে এখন বলছে যে আমরা অমুক জায়গাতে পাঠাইছি, ওইখান থেকে জব আসলে বসব। জব আসতে থাকুক, সাবধান, আমাদের উত্তেজিত হলে চলবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে 83-84 থেকে আমরা কিছুটা গাফেল হয়ে গেছি, শত্রুদের আনাগোনা কিন্তু আমরা আর তেমন লক্ষ্য করছি না। আপনারা আপনাদের লক্ষ্য করতে হবে যেই সকল লোকেরা আমাদের বুদ্ধে কি ধরনের কি করছে, এটা সজাগ দৃষ্টিতে দেখতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর মিশকাতের শেষের দিকে এক জায়গাতে স্পষ্ট করে আছে যে মুসলমানরা কখনো বেওকুফ হয় না। রাসূল দৃষ্টান্ত দিয়ে বলেন যে এক গর্তে মুসলমান দ্বিতীয়বার আর পা দেয় না। কথাটা আরবিতে হচ্ছে মুসলমানরা সবসময় হুঁশিয়ার থাকে, সাবধান থাকে, তারা অনেক পরিকল্পনা নিয়েছে। যুবকদের কাছে না বলে মুরব্বীদের কাছে একসময় বলবো, এর ভিতরে অনেক কিছু আছে। টার্গেট আমার ডিসপেন্সারি আছে, টার্গেট আমাদের পাঠাগার আছে, টার্গেট আমাদের এই মসজিদ আছে। এরা আসবে হয়তো তখন যখন আমরা কেউ নেই, পাঠাগারে তখন পৌঁছাবে যখন পাঠাগারে কেউ নাই, ডিসপেন্সারিতে আমার এখানে তখন আসলো যখন আমি একা একা, এখানে তখন এসে পৌঁছলো যখন মুয়াজ্জিন সাহেব নাই। এই ব্যাপারে আমরা যা কিছু করতে পারি মুরব্বীদের পরামর্শ ক্রমে করবো ইনশাআল্লাহ। যুবকরা শুধু শুনে রাখো আর কান খাড়া করে রাখো, আমাদের কোনো পরামর্শ ছাড়া তোমরা কোনই পদক্ষেপ গ্রহণ করবে না, এবং দারুণ ভাবে তোমাদেরকে উত্তেজিত করার জন্য এখানে একটি চক্রান্ত চলছে। এই জন্য সকল মুরব্বীদেরকে যেমন সজাগ থাকতে হবে, তেমনি করে যারা যুবক তাদেরকে শান্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সঙ্গে এবং সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে এই সকল জাহিলিয়াতের মোকাবেলা করার তৌফিক দেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।